السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচনায় আমরা পাপের প্রভাব দেখব রুজির উপরে। রুজি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। রুজি কে দেয়? রুজি দেনে ওয়ালা আল্লাহ তাআলা। হুয়ার রাজ্জাক তিনি হচ্ছেন রুজি দাতা। তিনি তার হাতে আছে বরকতের সমস্ত রকমের রুজির চাবিকাঠি। আমরা চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে আমরা সেই রুজি পাই, ততটুকু পাই যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দেন। সুতরাং রুজি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, বা যদি কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে তাহলে কি আল্লাহ তাআলা রুজি দেবেন? এটা হচ্ছে প্রশ্ন। এখানে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে দুনিয়া যাকে বলে সেই দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে দেন, মানে বাধ্যকে দেন, অবাধ্যকে দেন, মুসলিমকে দেন, কাফের কম অমুসলিমকেও দেন। আর দিন কাকে দেন? একমাত্র যে বান্দার প্রতি তিনি রহম করেন বা ভালোবাসেন, যাকে তাকেই দিন দিয়ে থাকেন। বাকি ধন যে কেউ পেতে পারে তার কাছে সবাই সমান, সবাই ধন পাবে। তবে একটা কথা মনে রাখেন, যদি আল্লাহ চান আপনাকে অঢেল রুজি দেবে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি, চাই না তবুও চলে আসছে, চাই না তবুও রুজি চলে আসছে। কোথেকে আসছে? কিভাবে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন? বিনা হিসাবে। আর যদি আল্লাহ না চান, আপনি যতই চেষ্টা করুন আপনি রুজি পাবেন না। আর একটা কথা মনে, পাপ করলে শাস্তি কোথায় হবে? কোথা কখন হবে? কিন্তু দুনিয়াতে পাপের শাস্তি কি হয়? এই কথা আমরা বারবার বলেছি, যদি আল্লাহ চান তাহলে কারেন্ট শাস্তি দেন। কিন্তু কেউ পাপ করলেই যে শাস্তি পাবে তাহলে তো খুব ভালো হতো, তাহলে তো লোকে পাপ করতো না। যদি পাপের কারেন্ট শাস্তি পাওয়া যেত, মানুষ পেত, তাহলে কেউ পাপই করত না। আসলে পাপের কারেন্ট শাস্তি হতেও পারে, নাও হতে পারে। এবার রুজির ব্যাপারটা বুঝুন যে তাহলে পাপের প্রভাব রুজির উপরে কেমন। অনেক ভাববে যে আমি তো খুব ভালো পরিষ্কার লোক, আল্লাহর বান্দা, কিন্তু আমি রুজি পাই না। আবার দেখা যাবে যে একজন কাফের, সে উদ্ধত, সে নাস্তিক, সে আল্লাহকে গালাগালি করে, অথচ অনেক রুজি তার কাছে। এই জিনিসটা এখান থেকে বুঝতে হবে যে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা করেন, কাউকে ধন দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে ধন কেড়ে নিয়ে পরীক্ষা করেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা পরীক্ষা করেন ধন দিয়ে আবার ধন নিয়ে। তো যাই হোক, এসব কথা আসলে আমরা মুমিন যারা তারা বিশ্বাস করি, অনেকে হয়তো বুঝবে না, তারা বলবে হ্যাঁ তোমরা বলছো পাপের প্রভাব, পাপ করলে রুজি পাব না, তাহলে তো অনেক মানুষ পাপই আছে। সেই কথা আমরা বোঝার চেষ্টা করব। পাপাচরণের ফলে বান্দা অনেক রুজি থেকে বঞ্চিত হয়, যেমন তাকওয়ার ফলে অনেক বান্দা রুজি লাভ করে থাকে। অনেক বান্দা কেন বললাম? সবাই নয়। মহান আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর যদি জনপদের অধিবাসীরা বিশ্বাস করত, সাবধান করত, মানে ঈমান আনত, সাবধান হতো, মানে তাকওয়া মুত্তাকী পরহেজগার হতো, আল্লাহ ভীরু হতো, তাহলে তাদের জন্য আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ দ্বার উন্মুক্ত করে দিতাম, সমস্ত কল্যাণ দ্বার খুলে দিতাম। কিন্তু তারা মিথ্যা মনে করল, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম। তাহলে এখানে আল্লাহ ইচ্ছা করেছেন, পাকড়াও করেছেন, দুজি বন্ধ করে দিয়েছেন। আপনারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে জানেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতুন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বললেন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইস্তিগফার করলে আল্লাহ বৃষ্টি দেবেন, আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহ বাগান দেবেন, আল্লাহ মাল ধন দেবেন, ইত্যাদি ইত্যাদি। আমরা এই জন্য বলি যে আমরা হুজুর আছে, হুজুর আমার এই বাচ্চা হয় না, কি হবে, ইস্তিগফার করো, আমার মাল ধনের খুব অভাব ইত্যাদি, বলে তুমি ইস্তিগফার করো। কেন? ইস্তেগফারে রুজি আসবে, ইস্তেগফারে মাল ধন আসবে, ইস্তেগফারে ফল ফসল হবে, ইস্তেগফারে তোমার বাচ্চা হবে। যেহেতু নূহ আলাইহিস সালাম তার কওমকে শিখিয়েছিলেন, কিন্তু এটা কি গ্যারান্টি? আল্লাহ তাআলা ইচ্ছা হলো, সর্বোপরি ইচ্ছা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে নিশ্চয়ই ইস্তেগফার একটা কারণ, আল্লাহর কাছে তাকওয়া পরহেজগার হওয়া একটা কারণ যাতে রুজি আসে। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 2-3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন, তার উপায় বের করে দেবেন, আর তাকে তার ধারণাতীত উচ্চ হতে রুজি দান করবেন। এমন জায়গা থেকে রুজি আসবে সে কল্পনাই করতে পারে যে এখান থেকে আমার রুজি আসবে, হঠাৎ করে এমন একটা কাজ পেয়ে যাবে যে কাজে সে দেখা গেল যে হ্যাঁ অভাব মুক্ত হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে ইত্যাদি। যদি কেউ বলেন তাহলে কাফের কাফেররা ফাসেকরা এত সুখী কেন, তারা এত শত পাপ করা সত্ত্বেও রুজি পায় কেন? তাহলে তার উত্তর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, তিনি বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। তিরমিজি ইবনে মাজার হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আল্লাহর নিকট মশার দানার সমান দুনিয়ার মূল্য বা ওজন থাকতো, তার মানে দুনিয়ার কোনো ভ্যালুই নেই আল্লাহর কাছে, কোনো ওজনই নেই, যদি ওজন থাকতো তাহলে তিনি কোন কাফেরকে এই দুনিয়া থেকে এক ঢোক পানি পান করতে দিতেন না। যেই বলবে সে এসে নাস্তিক, সে কুফরি করছে, সে ঈমান আনছে না, সে রসুলকে স্বীকার করছে না, তাকে পানি পর্যন্ত আল্লাহ দিতেন না। কেন কেন দিচ্ছে কেন পাচ্ছে কেন? তাহলে যেহেতু দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নেই, দুনিয়া সবাইকে দুনিয়ায় আমি পাঠিয়েছি পরীক্ষার জন্য, সেখানে মোমেন কাফের সবাই সমানভাবে আমি যাকে দেব সে রুজি পাবে, আর যাকে আমি চাইব সে কাফের হোক বা মোমেন হোক আমি কিন্তু রুজি দেব না। সুতরাং এটা একটা কারণ যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকলে কাফের রুজি পেত না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা আল্লাহর এক চিরন্তন নীতি, তিনি অবাধ্যচারী অবাধ্যাচারীদেরকে ঢিল দিয়ে থাকেন, মানে ওই যে বললাম না পরীক্ষা ঢিল দাও তোমরা দেখে নাও। ইযা রাআইতা আল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব ফা ইন্নামা হুয়া ইসতিদরাজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দেখো যে পাপ করা সত্ত্বেও আল্লাহ বান্দাকে ইচ্ছা মতো সুখ সমৃদ্ধি দান করেছেন, তাহলে তা আসলে ঢিল দেওয়া, আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া। অনেক সময় দেখেছেন যারা মাছ ধরেন ওই যে ছিপে করে দাঁড়া দিয়ে মাছ ধরেন না, ধরেন বড়শি দিয়ে, বড়শি যখন গেঁথে যায় তখন মাছটাকে নিয়ে খেলানো হয়, খানিক হুইলটাকে ঘুরি দিয়ে খানিক যাও ভালো করে গামবে, তারপরে আস্তে আস্তে মাছটাকে নিয়ে এসে শিকার করা হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত পাঠ করলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। সূরা 44 নম্বর আয়াত। তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্তৃত হলো তখন তাদের জন্য সমস্ত কিছু দ্বার উন্মুক্ত করে দিলাম, অবশেষে তাদেরকে যা দেওয়া হলো যখন তারা তাতে মত্ত হলো, দুনিয়া বেমত্ত হয়ে গেল, তখন অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, হঠাৎ করে তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখনই তারা নিরাশ হয়ে পড়ল। এটা হচ্ছে আল্লাহর নীতি, আল্লাহর নীতি। তারা যখন তাদের সুস্থতা নিরাপত্তা ধন সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি নিয়ে গর্বমূলক আনন্দিত ছিল, তারা মানে খুব গর্বিত ছিল, তখনই মহান প্রতিপালক তাদেরকে পাকড়াও করলেন, আর নিশ্চয়ই তার পাকড়াও যন্ত্রণাদায়ক কঠিন, আর অকস্মাৎ পাকড়াও কঠিন হয় যেহেতু তাতে অপরাধীরা অপ্রস্তুত থাকে, এমন সময়ে ভূমিকম্প আসে, এমন সময়ে বন্যা হঠাৎ করে চলে আসে, ঝড় ঝঞ্ঝা হঠাৎ করে আসে, তারা প্রস্তুতিও নিতেও বা বাঁচার উপায়ও মানে খুঁজে দিতে পারে না। ফেরাউনের ব্যাপারে আপনারা জানেন, ফেরাউনের জাতি ফেরাউনের কম তাকে ফেরাউন বলছি, ওর নামটা কি যার অনেক ধন ছিল কারণ কারণের ব্যাপারে আপনারা জানেন যে কারণের কম তাদেরকে বলল লা তাফরাহিন আল্লাহ লা ইউহিব্বুল মুফরিহিন, গর্ব করো না, তোমার বিশাল ধন আছে, ধন নিয়ে গর্ব করো না, আল্লাহ তাআলা গর্বিত মানুষকে পছন্দ করেন না। তারপরে বললেন যে তুমি দুনিয়া পেয়েছো, দুনিয়ার মাধ্যমে আখেরাত কামনা করো, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তখন ফের কারণ কি বললো, ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এটা আমি আমার জ্ঞান বলে অর্জন করেছি, সমস্যা কি? তো আল্লাহ তাআলা তো ভেবে ধ্বংস করে, তার যে অহংকার, তার যে গর্ব, তার কারণে আল্লাহ তাকে কি করলেন ধসিয়ে দিলেন। তার আগে وقال الذين يريدون الحياه الدنيا يا ليت لنا যদি তারা বলল আর কি, যারা দুনিয়া পছন্দ করে, তারা বলল মিসলামা উতিয়া কারণ, যদি আমরা কারণের মতো ধন আম পেতাম, যদি কারণের মতো ধন আমাদের হতো, এই কামনা করতে লাগলো। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا, যারা যাদেরকে এলেম দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞানী মানুষ, তারা বলে তোমরা এরকম কামনা কেন করছো, তোমাদের জন্য ইমান এবং নেক আমল যারা করে তাদের জন্য আখেরাতের সওয়াবই হচ্ছে উত্তম। ধন পাওয়া এটা জরুরি না, দুনিয়াতে হারলে অথবা জিতলে, আসলে জিততে হবে কোথায়? আখেরাতে। কিন্তু কারণের অন্য ব্যাপার ছিল, ফলে কারণকে ধসিয়ে দেওয়া হলো, যেভাবে তাকে হঠাৎ করে আল্লাহ পাকড়াও করলেন, তাকে ধসিয়ে দিলেন। এভাবে বহু ঘটনা আছে, বহু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পাকড়াও করেছেন তাদের পাপের জন্য। যারা পাপী নয় তাদের রুজি ও সুখ সমৃদ্ধি উল্লেখযোগ্য না হলেও তারা সুখী, রুজি যথেষ্ট পরিমাণে হলে সেটাই কিন্তু যথেষ্ট। রুজি প্রচন্ড হলেই যে সে সুখী তা নয়, প্রচন্ড ধনমান হলেই সে সুখী নয়। এই জন্য কি বলা হয়, মনের ধনবত্তাই হচ্ছে ধনবত্তা, যদি আপনার মন ধনী হয় সেই ধনবত্তাটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। অনেক ধনমাল আছে, পাঁচখানা সাতখানা বাড়ি আছে, বা আপনি একটা পুরো রাজ্যের রাজা, কিন্তু তা সত্ত্বেও আপনার শান্তি আছে বলে এটা আপনি ধারণা করবেন না যে আপনি সুখ শান্তি পেয়েছেন, বরং মনের শান্তি হলো আসল শান্তি। সুতরাং অল্প রুজি অপর্যাপ্ত উদাসকারী রুজি অপেক্ষা শ্রেষ্ঠ। এমন রুজি আপনি পেয়েছেন যাতে আপনি উদাস হয়ে যাচ্ছেন আল্লাহ সম্বন্ধে, কিংবা আপনার গর্ব চলে আসছে, তার থেকে তার তুলনায় অল্প রুজি, যেটা যে রুজি পেয়ে আপনি সুখী আছেন এবং আল্লাহ তাআলা ইবাদত করছেন, নিশ্চয়ই সেটা ভালো। কত শত ধনাঢ্য ব্যক্তির মন তাকে সুখ দিতে পারেনি, যেহেতু এমন ধনদাসদের সাথে থাকে নিরন্তর দুশ্চিন্তা। কিসের দুশ্চিন্তা? যে আমার চুরি হয়ে যাবে, ডাকাত পড়বে, আমার মেরে নেবে, সরকার নেবে, ট্যাক্স নেবে, এ করবে, ও করবে, নানা রকম দুশ্চিন্তা থাকে, অবিরাম ক্লান্তি এবং অন্তহীন আক্ষেপ, যেহেতু মানুষের ধনতৃষ্ণা মিটতে চায় না, পিপাসায় শরবত পান করার মতো মনে তৃপ্তি আসে না। তারপরে আপনাকে যদি পিয়াস লাগে, খুব খেটে এসেছেন, গরম লেগেছে, পিয়াস লেগেছে, আপনাকে যদি চিনি শরবত বেশ গাঢ়া করে ঘুলে দেওয়া হয়, পিয়াস মরবে না আরো বেশি পিয়াস লাগবে, আরো পেয়াস লাগবে, শরবত পান করার পরে তখন আবার আপনি পানি চাই, যেটুকু দরকার সেটুকু না, থেকে অতিরিক্ত কিছু হলে পরে আপনার পিপাসা মিটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের মালিকানায় যদি সোনার একটি উপত্যকা হয়, উপত্যকা কাকে বলে বুঝলাম, দুই পাহাড়ের মাঝখানে, এই উপত্যকার পরিমাণ যদি স্বর্ণ হয়, তবুও সে অনুরূপ আরো একটি মালিক হওয়ার অভিলাষী হবে। আরেক পাহাড়, যতই টাকা হোক, কোটি কোটি টাকা আছে, তবু মনে হয় কোটি কোটি টাকা আরো বেড়ে যায়। দেখেন কোটি কোটি টাকা তারা ব্যবসায় লাগায়, কি বিশাল বিশাল কোম্পানি খুলে তারা কোটি কোটি টাকা কাজে লাগিয়ে আরো কোটি কোটি টাকা কামায়। টাকা কামানোর পিয়াস কিন্তু মেটে না, ওই পিয়াসে শরবত খাওয়ার মতো পিয়াস পিপাসা ধীরে ধীরে বেড়েই যায়। একমাত্র মাটি আদম সন্তানের চোখ পেট পূর্ণ করতে পারে, মাটি খাবে তবে তার পেট পূর্ণ হবে, সোনা দ্বারা যে রুজি তার পেট পূর্ণ করতে পারবে না। তবে হ্যাঁ, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করেন, তার মানে যে এত লোভ করবে, লোভে তো পাপ তাই না, আর পাপে মৃত্যু, কিন্তু যদি কেউ তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। পক্ষান্তরে কত শত মানুষ আছে যারা ধনী নয় কিন্তু অত্যন্ত সুখী, মানে ধনী মানে কি, অত টাকা পয়সা নেই, অত গাড়ি বাড়ি নেই, অত ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু আরামসে মাশা আল্লাহ তার রুজি সচ্ছল অবস্থা, মানে সচ্ছল সংসার চলছে, সচ্ছল অবস্থা, এটা কিন্তু খুব সুন্দর, তাতে সে মহা সুখী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا بِهَذَا فِي رِهَا। দুনিয়ার বাদশা কে জানেন? আমাদের এখানে বাদশা রয়েছে। দুনিয়ার বাদশা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার ঘরে অথবা গোষ্ঠীর মধ্যে নিরাপদে কোন রকমের তার বিপদ আপদ কোন ভয় নেই, নিরাপদ আছে, নিশ্চিন্ত আছে, উদ্বিগ্ন শূন্য আছে, কোনো উদ্বিগ্ন নেই। আর দু নম্বর, শরীর সুস্থ আছে, শরীরে কোনো রোগ বালা জ্বালা নেই, শরীরে না সুগার আছে, না প্রেশার আছে, আর না অন্য কোন রোগ তার শরীরে আছে, মাশাআল্লাহ শরীরে সে সুস্থ। আর নম্বর তিন, তার মধ্যে কি আছে, কুত ইয়াউমিহি, তার মানে ডেলি যেটা খাবো সেই খাওয়ার রুজি তার আছে, ডেলি যে খাবো চিন্তা করতে হবে না কাল কি খাবো বা এক মাস পরে কি খাবো, ঠিক এমন কাজ পেয়েছে যে কাজ হিসাবে তার রুজি আসছে আর খাচ্ছে, কোন চিন্তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজা ফি রিহা, এই লোক যেন পার্থিব্য সম্পদ লাভ করেছে, সমস্ত পার্থিব্য সম্পদ যেন তার কাছে চলে এসেছে। তিনটে জিনিস চাই, এই হচ্ছে সুখী মানুষ যে নিরাপদ আছে। অনেক মানুষ দেখবেন তার ধন আছে, সুস্থ আছে, কিন্তু নিরাপদ নেই। এই টাকা চলে আসবে, এই চোর আসবে, এই সন্ত্রাসী আসবে, এই বাঘ ভালুক আসবে, এই সাপ আসবে, একদম দুশ্চিন্তায় সে নিরাপত্তাই নেই। সরকার আমার কাছ থেকে কেড়ে নেবে, এই যে একটা সবসময় অনিরাপত্তায় ভোগে, এটা আতঙ্ক ভোগে। যেটা এক দোয়া আছে না, আম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসালুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আফিয়াত চা, নিরাপত্তা চাওয়া বড় মানে খুবই সুন্দর দোয়া, যেটা আমরা দুই সিজদার মাঝখানে পড়ি, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাদিনি ই না না দুই সিজদার মাঝে আল্লাহুম্মা ফিলি ওয়া হাদিনি ওয়া আখিনি ওয়াল যুকরি, এত সুন্দর করে রুজি চাওয়া হয় আল্লাহর কাছে এবং নিরাপত্তা চাওয়া হয়, সমস্ত রকমের নিরাপত্তা, কোন রকমের ভয় যেন আমাকে না ধরে, শারীরিক কোন অসুস্থতা যেন আমাকে পেয়ে না বসে, এই আর আমি যেন রুজি পাই। এই তিনটি জিনিস যে হবে সে হচ্ছে দুনিয়া সুখী মানুষ। আরবি কবি বলেছেন, ওয়ালাস্তু আরা সাআদাতা জামআ মালিন ওয়ালাকিন্নাত তাকিয়্যা হুয়াস সাঈদু ওয়া তাকওয়াল্লাহি খায়রুজ জাদি যুখরান ওয়া ইনদাল্লাহি লিল আতকা মাজিদু। তার মানে ধন সঞ্চয়ে সুখ আছে বলে মনে করি না, আসলে মুত্তাকি ব্যক্তি হলো প্রকৃত সুখী। পরেশগার দিনদার মানুষ সে দেখবেন যেটুকু পেয়েছে সেইটুকুতে অল্পে তুষ্ট, যেটুকু আছে সেইটুকু নিয়েই সে তুষ্ট আছে, আর সে আমরা সুখে আছে হচ্ছে প্রকৃত সুখী। সঞ্চয়ে আল্লাহর তাকওয়া হলো উত্তম সম্বল, যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে আল্লাহর তাকওয়া সঞ্চয় করুন, আর আল্লাহর নিকট মুত্তাকির জন্য রয়েছে আরো অনেক কিছু বেশি, নিশ্চয়ই সে পরকালে লাভ করবে, দুনিয়াতে সুখ শান্তি সে পাবে, কিন্তু হয়তো ওই বাড়ি গাড়ি আর অতিরিক্ত বিলাসিতার সামান সে পাবে না, কিন্তু সে দুনিয়াতে সুখী আছে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আর ওয়া ফিল আখিরাতি হাসানা, সুন্দর জান্নাত সে তো আছে অপেক্ষা করছে। পক্ষান্তরে পাপি মানুষ, পাপি ধনী সুখী না, যেমন আগে বলা হলো যে পাপ করছে সে ধনী সুখী না, তার বিভিন্ন রকমের পাপের শাস্তি প্রাপ্তির জন্য সে অনিরাপত্তায় ভুগবে, নানা শাস্তির জন্য, যেমন সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, চোরের মন পুলিশ পুলিশ সব সময় সে দুশ্চিন্তায় ভুগবে। কোন মানুষের জন্য দুটি হাতে তিনটি ফুটবল রাখা সম্ভব না, দুটো হাতে কটা বল রাখতে পারে, তিনটে রাখতে পারবেন না। এইরূপ একটি মানুষের ভিতরে তিনটে জিনিস হতে পারে না, সুস্বাস্থ্য, ধন ও মানসিক শান্তি পাবেন না। বলবেন আপনি যে ধন চান, ধন পাবেন কিন্তু সুস্বাস্থ্য পাবেন না, আর সুস্বাস্থ্য যদি পান তাহলে আপনি মানসিক শান্তি পাবেন না, তিনটে বল আপনি একসঙ্গে রাখতে পারবেন না, একই সঙ্গে থাকতে পারে না এই তিনটে জিনিস। সাধারণত পাপীরা ধন পায় কিন্তু সুখ পায় না, কিন্তু সৎলোকেরা ধন না পেলেও মানসিক সুখ শান্তি পেয়েছে বা তারা ধন্য হয়। সুতরাং আজকে ছিল কি, পাপের প্রভাব রুজির ওপর, আপনার রুজির ওপরে পাপের প্রভাব পড়তে পারে, কখনো কখনো আপনার পাপের শাস্তি কারেন্ট আসে, আল্লাহ তাআলা আপনাকে রুজি না দিয়ে কি করে পরীক্ষা করে, আল্লাহ অনুমান না করুন বিশাই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া ইসমারাত ওয়া বাশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে, মাল ধন কম দিয়ে, তারপরে কাউকে মেরে দিয়ে মানে জান কেড়ে নিয়ে ইত্যাদি তোমাদের রোগপালা দিয়ে জ্বালা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো, পরীক্ষা দুনিয়া দিকে। আর আপনারা এমনিতেই জানেন যে মোমেনদের জন্য দুনিয়া হলো কি জেলখানা, সেই জেলখানা, তাই না? তো জেলের মতো থাকতে হবে, এখানে আপনি সুখ শান্তি খুবই কম পাবেন। তবুও আপনি যদি আল্লাহর দিন মেনে চলেন আর পরিবেশে যদি আল্লাহর দিন থাকে, ওই যে বললাম না মরুর যেটা ট্রাফিক আইন, শুধু আপনি মানবেন আর অন্য কেউ ট্রাফিক মানবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। হিরণ গাড়ি নিয়ে যাচ্ছে, সে আমরা লাল সবুজ মানছে, আর বাদশাহ ওদিক থেকে গাড়ি নিয়ে আসছে, সে লাল সবুজ বোঝে না, দিল চালিয়ে দিল, এদিকে হিরণ সবুজ আছে আর বাদশাহ নাম তারা লাল আছে, ও বসে হিসাবে কি দরকার আছে যে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না, অ্যাক্সিডেন্ট হবে। শুধু একাধিক মানলে হবে না, দিনের পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলে দিনই পরিবেশ থাকবে, আপনার সুখ শান্তি আছে। আল্লাহ তাআলা যাকে সুখ দেবেন সে সুখ পাবে, পারিবারিক হিসাবে সুখ, তারপরে ছেলে মেয়ে নিয়ে সুখ, সুখ তো বহু রকম আছে, তাই না? এক তো মা বাপ নিয়ে সুখ, কারো মা বাপ ভালো নয় ফলে ছেলে অসুখ মানে সুখ অসুখী সুখী না, কারো কেউ আবার স্ত্রী পেয়েছে স্ত্রী নিয়ে সুখী না, কোন স্ত্রী আবার এমন স্বামী পেয়েছে স্বামী নিয়ে সুখী না, তারপরে স্বামী স্ত্রী আবার সুখী, তারপরে ছেলে সন্তান হলো ছেলে নিয়ে সুখী না, মেয়ে আবার মেয়ে বিয়ে দেওয়া হলো জামাই নিয়ে সুখী না, কত রকম অসুখ অশান্তি। আল্লাহ আল্লাহ যাকে সুখ দেন সেই মাত্র সুখী হয় দুনিয়াতে এবং আখেরাতে। তবু জেনে রাখতে হবে দুনিয়া হচ্ছে জেলখানার মতো, কষ্ট হবেই, আর সেই কষ্টে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মা ইলাক্কাহা ওয়ালা ইলাক্কাহা ইল্লা সাবিরুন, ধৈর্যশীল ছাড়া কিন্তু এই সুখ পাবে না, শান্তি পাবে না, এই কথা আমাদেরকে জেনে রাখতে পারলে আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিকঠাক রুজি পাই, যে বিষয়টার মাঝখানে দোয়া, তারপর আল্লাহ মাফিনা বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনা বি ফাদলিকা আম্মান সিওয়াক, সবসময় হালাল রুজি অনুসন্ধান করার চেষ্টা করতে হবে, যেভাবে আসছে হ্যাঁ কামাতে লাগলাম শুরু করলাম হারাম হালাল দেখলাম না, এরকম যেন না হয়, হালাল রুজি সবসময় চেষ্টা থাকবে। আর আপনার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকু হালাল পথে রুজি উপার্জন করুন, আল্লাহর কাছে রুজি চান, ইনশাআল্লাহ আল্লাহ রুজি আমাদেরকে দান করবেন। বাদশাহ নামদার আমরা রুজি চাই প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, সে দোয়াটা কি? ফজরের নামাজে সালাম ফেরার পর একটা দোয়া বলে আমরা আল্লাহর কাছে রুজি চাই, কি সেই দোয়াটা? যদি আমল থাকতো তাহলে ভুলতেন না, অনেকবার বলা হয় রুজি চাওয়ার জন্য আমার রুজি চাই, এখানে রুজি কামাতে এসেছি, কিন্তু রুজি যার হাতে আছে তার কাছে রুজি চাই না, খালি কাফিলের কাছে রুজি চাই, কাজ কোথায় খুঁজি, জামা মসজিদের সামনে বসে রুজি রুজি করি, কিন্তু যার কাছে রুজি চাবি কাটি তার কাছে রুজি চাই না, তাই না? পাওয়া যাবে রুজি যদি আমল থাকতো ফজরের নামাজের পর, রুজি চাইতেন আল্লাহর কাছে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ুন জামাত সহকারে, আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন, ফজরের নামাজে সালাম ফেরার পর এই দোয়াটা করুন, আল্লাহর কাছে রুজি চাইবেন, আল্লাহ তাআলার কাছে রুজির চাবি কাটিয়ে আসছে, রুজির চাবি খুলে দেবেন। হ্যাঁ, কি সেই দোয়াটা কে বলতে পারবে? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল, সামনে গিয়ে রুজি চাই, তারপরে কলকারখানায় মালিকের কাছে ওর কাছে গিয়ে মাজরাওয়ালার কাছে গিয়ে আমার চাকরি দাও আমার কাজ দাও, আচ্ছা রুজি কার কাছে আছে? আর যার কাছে আছে তার কাছে চাই না, আল্লাহ মুস্তাহান। সুতরাং ভালো করে খেয়াল করে দুই সিদ্ধার মাঝখানে দোয়াটা মানে বুঝে পড়বেন, এবং এই যে ফজরের পর পড়লাম আর ওটা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা ওটাও আছে, দোয়া পড়লে ইনশাআল্লাহ হালাল রুজি পাবেন, আর আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ রুজির চাবি কাঠি দিয়ে আপনার রুজির দরজা খুলে দেবেন, আপনার কাছে এমন রুজি আসতে থাকবে যে আপনি বিনা হিসাবে বুঝতেই পারবেন না যে এত রুজি, সামাল সামাল অবস্থা, তবুও রুজি আপনি নিতে পারবেন না এত রুজি। যাই হোক, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেবেন সে অবশ্যই পারবে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আকিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।